আত্মতৃপ্তি, দুর্বল চিত্ত আর অত্যাচার কখনো কখনো মানুষের জীবনে ডেকে আনে মস্ত বড় বিপদ, যেই বিপদ সমস্ত গণ্ডি পেরিয়ে মানুষকে তাড়া করে এক জন্ম থেকে অন্য জন্মে। জন্মান্তরের ঘটনা আমাদের কাছে নতুন কিছু নয়, বহুকাল ধরে বিভিন্ন জাতিস্বর মানুষের জন্ম আমাদেরকে অবাক করেছে, নিজেদের পূর্বজন্মের কৃতকর্মের মাশুল দিয়েছে এই জন্ম। ঠিক এমনই একটি বিষয়কে কেন্দ্র করে গল্পাসুরের আজকের নিবেদন লেখক সৌভিক নিয়োগীর কলমে রক্ত দর্পণ। কি এমন রহস্য লুকিয়ে রয়েছে ওই দর্পণের মধ্যে, জানতে হলে কানে হেডফোন দিয়ে হারিয়ে যান আমাদের আজকের গল্পে। আচ্ছা দাদা, মানিকপুর স্টেশনটা কত দূর বলতে পারবেন? মনতোষ ভিড় ঠেলে সিট থেকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল। আগে আর পাঁচটা স্টেশন পর, উত্তর দিয়ে পাশের কামরার ভিড়ে হারিয়ে গেল ফেরিওয়ালাটা। মনতোষ আবার তার জার্নালটায় মুখ মুজল। সে ইতিহাস বিষয়ে পড়াশুনো করলেও পারিবারিক সূত্রে তন্ত্র সাধনার জ্ঞানও তার অসাধারণ। আসল ব্যাপারটা হলো তার পিতামহ মানে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় ছিল সেকালের বড় তান্ত্রিক। শোনা যায় তার খ্যাতি নাকি এমন ছড়িয়েছিল যে তার বাড়িতে সারাদিন লোকের ভিড় লেগেই থাকত। ডাকিনী যোগিনী আর নিম্ন ডামর তন্ত্রে তিনি ছিলেন সিদ্ধহস্ত। সে সূত্রে মনতোষ তন্ত্র সাধনার ব্যাপারটা কুক্ষিগত করলেও তাকে দেখে বোঝার উপায় নেই। সাজগোজ পোশাক আশাক খুবই সাধারণ ও নিম্নমানের, দেখতে গেলে বাহ্যিক চাকচিক্য তার মনে ধরে না। এদিকে ট্রেন সশব্দে গর্জন করতে করতে কখন যে তার গন্তব্যে পৌঁছে গেছে সেদিকে তার হুঁশ নেই। সামনের সিটের দয়ালু মানুষটার কৃপায় সে ওই জার্নালের দুনিয়া থেকে বাস্তবের দুনিয়ায় ফিরে পড়ি কি মরি করে মানিকপুর স্টেশনে নামল। কত দূর একটু বলতে পারবেন? ছোট্ট স্টেশন, স্টেশনটা এদিকে ওদিকে আগাছা। কত দূর একটু বলতে পারবেন? বড় স্টেশন মাস্টার, স্টেশনটা কত দূর বলতে পারবেন? অর্থাৎ ছোট্ট কামরা কাম স্টেশন ঘর, এটাই হলো এই স্টেশনের ব্যাপ্তি। মনতোষ দেখে ভালোই বুঝতে পারলো যে এ হেন ছোট গ্রাম্য জায়গাগুলোর দিকে সরকার বাহাদুরের নজর নেই বললেই চলে। ঠিক এমন সময় ট্রেনটা কুকারের মতো একটা সিটি মেরে সশব্দে সামনে এগোতে লাগলো। তখন আবার হুঁশ ফিরে পেল মনতোষ। অবাক হবার কিছুই নেই, সে মাঝে মধ্যেই ভাবতে ভাবতে এভাবেই হারিয়ে যায়। স্টেশনটা কত দূর বলতে পারবে? কত দূর একটু বলতে পারবে? স্টেশন থেকে বেরিয়ে স্টেশনটা কত দূর বলতে পারবে? নিতান্তই গ্রাম একটা, এদিকে যে কখন দুপুর গড়িয়ে বিকেল হয়েছে তা সে বুঝতেই পারেনি। অখিলেশ তাকে বলেছিল আরো আগে পৌঁছতে, কিন্তু তার ভুলো মনটা সব কাজেই ব্যাগড়া দেয়। অনেকদিন পর গ্রামের রাস্তায় হাঁটতে তার ভালোই লাগছিল। স্টেশনের বড় রাস্তা ছেড়ে এখন সে মাটির রাস্তা দিয়ে হাঁটছে। বড়ই মনোরম এই গ্রাম, উঁচু উঁচু গাছপালা, রাস্তার দুধারে পুকুর আর ডোবা, তাতে খেলা করছে নাম না জানা বড় বড় কত মাছ। গধূলির আগের নীল আকাশটা তার মন ছুঁয়ে গেল। পাশে সর্ষের হলুদ ক্ষেত, তার এবার মনে হলো না, এ বাস্তব হতেই পারে না, নিশ্চয়ই স্বর্গের কোনো ভাঙা টুকরোতে সে এসে পড়েছে। গ্রামের নির্ভেজাল শীতল বাতাস গায়ে লাগতেই যেন সে কলকাতার যান্ত্রিক জীবনটাকে ভুলে গেছে। অনেকদিন পর গ্রামে এলো সে। মিনিট পাঁচেক পর এক মুদির দোকান দেখে সে জিজ্ঞাসা করল, এই যে শুনছেন, দোকানে কেউ আছেন? এই ডাকের প্রত্যুত্তরে ঘরের ভিতর থেকে একটা গম্ভীর আওয়াজ এসে পৌঁছল মনতোষের কানে। কে, কাকে চাই? মনতোষ সবিনয় বলল, আগে মাফ করবেন, জমিদার বাড়িটা কোন দিকে যদি একটু বলতেন। বুড়ো হাত তুলে অদূরে কয়েকটা কলা গাছের দিকে দেখিয়ে ওদিকে যেতে বলল। মনতোষ তাকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে এলো। সোজা পথ ধরে কিছুক্ষণ হাঁটার পর কলা গাছগুলোর ফাঁক দিয়ে সে দেখতে পেল মুখার্জিদের জমিদার বাড়ি, আর মনে মনে বলল, বাবা, এ বাড়ি না রাজপ্রাসাদ, অখিলেশটা তবে রাজার ছেলেই বলতে হয়। হেঁটে যাবার সময় কি যেন হলো ওর, মনের সব আনন্দটা কোথায় যেন মিলিয়ে গেল। মা কালীর আশীর্বাদে কিছু ঘটার আগে সে বুঝতে পারলেও এই ঘটনাটাকে মনের ভুল ভেবে এগিয়ে আসতেই কি যেন একটা দেখে থমকে দাঁড়িয়ে গেল। বিকেলের পড়ন্ত বেলায় সূর্যের লাল আলোতে সে স্পষ্ট দেখল, এক নিশি কালো বেড়াল তার পথ আটকে বসে এক দৃষ্টিতে জমিদার বাড়ির দিকে চেয়ে আছে। মনতোষের এই বেড়ালটাকে দেখে মোটেই ভালো ঠেকল না, সে চিৎকার করল, এই হুশ হুশ হুশ, যা যা যা যা হুশ। শুনেই বেড়ালটা তার জ্বলন্ত লাল চোখগুলো নিয়ে মনতোষের দিকে ঘুরল। কি বিভৎস সেই চাউনি, বোধহয় এখনই দেখে গিলে খাবে। তারপর একটা চিৎকার করে সেটা পাশের ধান খেতে মিলিয়ে গেল। মনতোষের মনের কোনো গহীন কোণ থেকে কে যেন একটা কু ডাক দিতে শুরু করেছে, না কিছু তো অশুভ ঘটতে চলেছে, কিন্তু কোথায় কি কেন সেটাই আসল ব্যাপার। ইতিমধ্যে দোতলার বারান্দা থেকে মনতোষকে দেখতে পেয়ে অখিলেশ ছুটে আসছে। মনতোষ, ওই মনতোষ! এদিকে পথ চলতে কিছু ব্যক্তি এই অপরিচিত মানুষটাকে দেখে একটু অবাক হলেন। এর পিছনে অবশ্য দুটি কারণ। প্রথমত, এই অজপাড়া গাঁয়ে এরকম বাবুদের মতো পোশাক কমই দেখতে পাওয়া যায়। আর দ্বিতীয়ত, জমিদারের ছেলে এভাবে তাকে দেখে দৌড়ে আসছে। সে এবার দৌড়ে এসে একেবারে তাকে বুকে জড়িয়ে নিয়ে বলল, আরে ভাই তুই এসেছিস, আমি তো ভাবতেই পারছি না, ভাবলাম আমার জন্মদিনটা তুই ভুলেই গেছিস। মনতোষ একটু সম্বিত ফিরে পেয়ে বলল, আরে ধুর পাগলা, তোর জন্মদিন বলে কথা, তারপর আবার এই বিশেষ পুজো, এইসব ছেড়ে থাকি কি করে বলতো। অখিলেশ এবার মনতোষকে হাত ধরে নিয়ে ভিতরে এলো। চাকর হরিচরণ লণ্ঠন হাতে দরজায় উপস্থিত। সে দুজনকে পেন্নাম জানিয়ে মুদির দোকানের দিকে পা বাড়ালো। সদর দরজা পেরিয়ে আসতেই মনতোষ দেখল বিরাট একটা উঠোন, তাতে চার পাঁচটা ধানেই মোড়াই। দরজার পাশেই বিশাল নিম গাছ, বাঁ দিকে কলতলার গাছে সাত আটটা কলা গাছ। আসার সময় সে বোধহয় এই গাছগুলোই দেখছিল। একটু এগিয়ে গেলেই বাঁ দিকে নাট মন্দির, এখানে রাধা মাধব নিত্য সেবা পান, কাল বোধহয় এখানেই পুজো। অখিলেশ এবার তার হাত ধরে আরও টানতে টানতে ঘরে নিয়ে এলো। সামনেই বারান্দার বাম দিকে একটি তক্তপোষ আর নিচে কিছু চাটাই বিছানো, আর ডান দিকে একটা দোলনা, সেখানে জমিদার বনমালী মুখার্জি বসে হুঁকো টানছেন। বনমালী এবার মনতোষকে দেখে বললেন, আরে আরে মনতোষ জি, আসো আসো, তা বাবা এত দেরি হলো যে। মনতোষ কিছু বলার আগেই অখিলেশ বলল, কি আবার আকাশ কুসুম ভাবতে গিয়ে এই ট্রেন মিস করেছিলি? এবার তিনজনেই হেসে উঠল। মনতোষ এবার বনমালী বাবুকে প্রণাম করতে করতে বলল, মেসোমশাই আপনার বাড়ি কিন্তু খুব সুন্দর, মাঝে মাঝে এমন সুন্দর জায়গায় এলে মনটা খুব ভালো হয়ে যায়, বুঝলেন? জমিদার এবার হা হা করে হেসে উঠলেন আর বললেন, যা যা অখিলেশ, ওকে ভেতরে নিয়ে যা। আহারে, ছেলেটা একেবারে ক্লান্ত হয়ে পড়েছে। তাদের ঘরে যাবার আগে দুয়ারে এসে দাঁড়ালেন প্রমীলা দেবী। ইনি বনমালী বাবুর স্ত্রী, অর্থাৎ এই মুখার্জি বাড়ির কর্তি। তিনি মনতোষকে দেখে হেসে ধূপ আর প্রদীপ হাতে চলে গেলেন নাট মন্দিরে। মনতোষকে নিজের ঘরে নিয়ে এসে অখিলেশ বলল, নে এই নে স্নান সেরে নে, তুই আমার ঘরেই আমার সাথে থাকবি। এই বলে পিছন ফিরে যাওয়ার আগে আরো একবার ঘুরে বলল, আরে এ তোর কলকাতা না, এখানে নটার মধ্যে সবাই খেয়ে ঘুমিয়ে পড়ে। তারপর সে ঘর থেকে বেরিয়ে নিচে চলে এল। মনতোষ চারপাশ দেখে নিল। এবার সে বারান্দায় এলো। একটি ব্রিটিশ আমলের টেবিল, দুটি চেয়ার, টেবিলে একটি ফুলদানি। বারান্দাটা বেশ খাসা, গ্রামটা পুরোটা দেখা যায় বেশ। অদূরে কয়েকটা আলো টিমটিম করে জ্বলছে, তারা বোধহয় এখনো জেগে। আর ওই বট গাছখানা দেখে লাগছে সে যেন এক বিশাল দানব অথবা কোনো এক বিশাল প্রহরী এই গ্রামের। অনেক ঘটনার সাক্ষী নিয়ে দাঁড়িয়ে আছে। মনতোষ স্নান করে ঘরে গেল। স্নান সেরে চুল আঁচড়ে একটা সিগারেট জ্বালিয়ে বসলো বারান্দায়। হঠাৎ সে এক নারী মূর্তি লক্ষ্য করল বট গাছের নিচে। উঠে দাঁড়াতে গেল ভালোভাবে দেখার জন্য। ঠিক তখনই টেবিলের কোনায় লেগে হোঁচট খেয়ে পড়তে পড়তে বেঁচে গেল। উঠতেই দেখল সেই নারী মূর্তি আর নেই। এমন সময় সে অনুভব করল একটা হাত যেন তার কাঁধে এসে পড়েছে। একটু চমকেই পিছন ঘুরতে সে দেখল অখিলেশ। অখিলেশ এবার জিজ্ঞেস করল, কি রে এমন করে কি দেখছিস? মনতোষ একটু ইতস্তত করে বলল, না তেমন কিছু না। কিছুক্ষণ পর সে লক্ষ্য করল এক ১৯ ২০ বছর বয়সী যুবক এসে দাঁড়িয়েছে। ওর দিকে দেখতেই অখিলেশ বলল, আরে আমার ভাই রথিন, আরে তোকে তো এরই ব্যাপারে বলেছিলাম, এই তো তোর সাথে কলকাতায় থাকবে। রথিন করজোরে নমস্কার করল মনতোষকে, ঠিক যেমন করেছিল একলব্য গুরু দ্রোণাচার্যকে। অদ্ভুত একটা সম্পর্কের সূচনা যেমন হয়। মনতোষ একটু দেখে নিয়ে হাতে সিগারেটটায় একটা টান দিয়ে বলল, তা কোন কলেজে পড়া হয়? রথিন জানিয়ে দিল যে সে কলকাতা ইউনিভার্সিটির ছাত্র। মনতোষ আবার একবার রথিনকে আগাগোড়া চোখ বুলিয়ে নিল। হাজার হোক এই ছেলেই তার রুমমেট হবে বলে কথা, কিন্তু তার চিন্তায় ব্যাঘাত ঘটিয়ে রথিন চেঁচিয়ে বলল, দাদা ওই দেখ ওটা কি? চোখ ফিরতেই সবাই একটা বিস্ময় নজরে দেখল বাইরে ধানের গোলার উপর থেকে দুটো জ্বলন্ত চোখ তাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করে কি যেন দেখছে। প্রথমে চূড়ান্ত ভয় পেলেও পরে বুঝল, আরে এ তো সেই কালো বেড়াল। অখিলেশ চিৎকার করে বলল, হরিদা ও হরিদা, আরে ধানের ওখান থেকে সরাও বেড়ালটাকে, উফ কি যে করো না তোমরা। হরি লাঠি নিয়ে তেড়ে এলে বেড়াল তার বিভৎস দাঁতগুলো বের করে তাদের দিকে চিৎকার করে দেওয়ালের ওপারের গহীন অন্ধকারে হারিয়ে গেল। ছাড় চল তো মনো, মা খেতে দিয়েছে, আর দেরি করে লাভ নেই। এই বলে সবাই মিলে নিচে এসে দেখল সে এক ধুমধুমার কাণ্ড। হরি আর মাধব এদিকে খাবার তোড়জোড় করেছে, ওদিকে জমিদার বনমালি ভিতরের বারান্দায় একপাশে খেতে বসেছে। ভিতরের বারান্দাটা খুবই সুন্দর, চারিদিকে ঘর, মাঝখানে খোলা আকাশ, আর তার মাঝের উঠোনে একটা তুলসী মন্দির। জমিদার ওদের দেখে খুশি হয়ে বলল, আয় বাবা তোরাও বসে পড়, রাত তো অনেক হলো নাকি। গিন্নিমার ব্যস্ততা মনতোষের নজর এড়াল না। কাল ছেলের ২৫ বছরের জন্মদিন উপলক্ষে বিরাট উৎসব, গাঁ ভর্তি লোক খেতে আসবে, তাই শেষবার সব মিলিয়ে নেওয়া যাকে বলে আর কি। খেতে বসে মনতোষ দেখল জমিদার বাড়ির আভিজাত্য। আহা, ১৬ পদের রান্না, মাছ মাংস কুঁচো চিংড়ি পোস্ত কি নেই। অখিলেশ মনের সুখে মাংসে মন দিলেও মনতোষ আলু পোস্তেই খুশি। হরি চাকর হলেও ব্রাহ্মণ, আর রান্নার ব্যাপারটা তিনিই দেখেন। খাবার শেষে সবাই যখন শুতে গেল তখন বাজে রাত ১০টা। ঠিক যখন রাত ১২টা, সবাই ঘুমে ব্যস্ত, তখন এক বিরাট শব্দে তাদের ঘুমের এক প্রকার শ্রাদ্ধ হয়ে গেল বললেই চলে। মনতোষের মনে যে দ্বিধাটা চলছিল এতক্ষণ তার রহস্য উদ্ঘাটনের পালা। শব্দের উৎস অনুসন্ধানে জমিদার সপরিবারে রান্নাঘরে এসে উপস্থিত হলে সবার সুষুম্না কাণ্ড দিয়ে একটা শীতল বাতাস বয়ে গেল। সচক্ষে তারা দেখল রান্নাঘরের কিছু বাসন হাওয়াতে ভাসমান, সাথে ঘরটায় একটা গুমোট ভাব। গিন্নিমা ভয়ে আতঙ্কে জমিদার বাবুর হাত চেপে ধরেছেন, রিষ্ট নাম জপে চলেছেন। এবার অখিলেশ বলে উঠল, দেখছিস? ধৈর্য হারিয়ে মনতোষ পাশে রাখা বস্তা থেকে একটা লেবু নিয়ে সেটাকে তার গুরুর দেওয়া বীজ মন্ত্র মনে মনে পড়ে চেপে দিল। সাথে সাথেই গোটা পাঁচেক বাসন মাটিতে ঝনঝনিয়ে পড়ে গেল। কলেজের পরবর্তী পাঁচটা বছর সে এই বাংলার বিভিন্ন প্রান্তে নামী সমস্ত সাধু সন্ন্যাসী আর অঘরীদের থেকে জ্ঞান অর্জন করেছে। করেছে তন্ত্র সাধনা, সব সাধনা। শ্যামা মায়ের আশীর্বাদে সে ডামরতন্ত্রেও সিদ্ধ হস্ত। কোনো অশরীরীর সাধ্য নেই সহজে তার ক্ষতি করবে। তাই এবার সে চিৎকার করে জিজ্ঞাসা করল, কে তুই, কি চাস, কেন বিরক্ত করছিস? প্রত্যুত্তরে ঘরটায় গর্জে উঠল এক পৈশাচী কট্ট হাসি, ভয়ানক, অতি ভয়ানক। যেন নরকের কোনো এক প্রান্ত থেকে ভেসে আসছে সে হাসি। সবাই ভয়ে কানে হাত চাপা দিল। ভীত মাধব আর গিন্নিমা জ্ঞান হারালেন। গুমোট ভাবটা সেই হাসির সাথে কাটলে সবাই গিন্নিমা আর মাধবকে নিজেদের ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিলেন। বাকিরা আর দুচোখের পাতা এক করতে পারল না। রথিন সজাগ্র প্রহরীর মতো সারা রাত উপর নিচ করতে লাগল। কিঞ্চিত ভয়ও যেন তার লাগছে না। পরের দিন অনেক ভোরেই জমিদার বাড়িতে শুরু হলো মহাপুজোর তোড়জোড়। গিন্নিমা পূজোর কাজেই ব্যস্ত হয়ে পড়ল। রান্নাবান্না অবশ্য জমিদার বাবু হরি আর রাঁধুনি দেখছেন। রথিন আর মাধব অন্য কাজে ব্যস্ত। অখিলেশ মনতোষকে নিয়ে বেরোলো গ্রামটা একটু ঘুরে দেখতে। গ্রামের এক প্রান্তে তারা এলো এক বিশাল দীঘির ধারে। অখিলেশ বলল, মনো, এটা লাল দীঘি রে, এই গায়ের বহু প্রাচীন দীঘি, এটা নয় নয় করে 150 বছর পুরনো। আহা, পুকুরের সাথে কত স্মৃতি জড়িয়ে আছে জানিস ভাই। সে দেখলো মনতোষ একটু অন্যমনা, বোধহয় তার কথা সে শুনতেই পায়নি, কালকের কথা ভাবছে বুঝি। তাই একটু ইতস্তত করে সে বলল, তুই কি কালকের কথা ভাবছিস? আচ্ছা তুই তো এসব নিয়ে চর্চা করিস, তুই জানিস না? মনতোষ তার প্রশ্নের উত্তর না দিয়ে নেমে গেল লাল দীঘির জলে। এক কোমর জলে নেমে সূর্য প্রণাম সেরে সে আচমকা বলে উঠল, না রে ভাই, তবে সে যাই হোক না কেন, ভালো না একদম। কি বুঝছিস? এ তো সবে শুরু রে, সামনে বেশ বড় সড় বিপদ, একটু সাবধানে থাকিস তোরা। এরপর বাড়ি ফেরা পর্যন্ত তারা সারা রাস্তায় আর একটিও কথা বলল না। বাড়ি ফিরে তারা দেখে ইতিমধ্যেই সমস্ত অতিথি আগমন করতে শুরু করে দিয়েছেন। কতজনকে তারা আসার পথে রাস্তাতেই দেখেছে। জমিদার গিন্নি চটজলদি এসে ছেলেকে হাত ধরে পুজোয় বসিয়ে অতিথিদের ভিড়ে আবার যেন কোথায় হারিয়ে গেল। মনতো সেবার চেয়ারটা টেনে জমিদার আর রথিনের পাশে বসে পড়ল। জমিদার কোনো এক অতিথিকে নমস্কার করে হাসি মুখে বিদায় জানিয়ে একটু ইতস্তত করে মনতোষের দিকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ বাবা মনতোষ, তোমার সঙ্গে একটু কথা ছিল। মনতোষ বলল, হ্যাঁ কাকু বলুন না। বোধহয় সে এই ব্যাপারটা জানার জন্যই বসেছিল এতকাল। এবার জমিদারের গলায় নেমে এলো চরম হতাশা। সে বলল, সব পাপের ফল, তুমি বাবা একটু অখিলেশটার পাশে থেকো। মনতোষ স্পষ্ট বুঝতে পারল জমিদার বাবু নিশ্চয়ই কিছু লুকিয়ে গেলেন, আর এতক্ষণ সে যে প্রশ্নের উত্তর খুঁজছিল তারও একটা সুরাহা হল। বিপদটা যে অখিলেশের তা তো স্পষ্ট, কিন্তু সেটা কী বা কার থেকে সেটাই জানা বাকি। জমিদার চলে যেতে সে এবার চারদিকে দেখল কত অতিথি, সে প্রায় 200 জন। উঠোনের একদিকে চলছে রান্নার কাজ। এবার সে গলা ঝাঁকিয়ে বলল, আচ্ছা রথিন, তুমি ভূত প্রেতে ভয় পাও না? হ্যাঁ পাই, তবে আমি অশুভ থেকে শুভতেই বেশি বিশ্বাসী দাদা। আর তন্ত্র সাধনা? মনোদোষের এই প্রশ্নে একটু অপ্রস্তুত হয়ে রথিন বলল, হ্যাঁ আছে, তবে তা লুকিয়ে চুরিয়ে। ওই মানিকতলায় একটা সাধু আছেন, সিদ্ধ পুরুষ, ওই তার কাছ থেকেই একটু আধটু শেখা আর কি। এইবার বুঝলাম কাল কেন তুমি অবিচলিত থেকে গেলে। এত কথার মাঝে যে সময়ের কাঁটা কখন সাতের ঘরে কড়া নেড়েছে কে জানে। হরিমাধব সমস্ত বাসনকোসন নিয়ে কলতলায় কাজে মন দিয়েছে। গিন্নিমা নতুন বস্ত্রে সন্ধ্যারতি করতে চলে গেলেন জমিদারের পাশ দিয়ে। সত্যি তার মতো কুশল গৃহিণী আর দুটি নেই বললেই চলে। অখিলেশ আজ বেশ খুশি মনে ছোটদের মতো উপহার খুলতে বসেছে। সে ছোট বড় নানা উপহার। রথিনের নজর কিন্তু আটকে আছে ওই 4 ফুট/5 ফুটের উপহারটার দিকে। সে বলল, দাদা দেখো তো এটা কি? অখিলেশ একটু বিস্মিত মুখে সেটাকে হাতে তুলে নিতে নিতে বলল, আচ্ছা এটা কে দিল বলতো? আমাকে তো কেউ দেয়নি, তবে বাবা মশাই কে? উপহারটার উপরের লাল কাপড়টা সরাতেই দেখা গেল দর্পণটা। আহা কি সুন্দর! চারিদিকে সুন্দর কাঠের কাজ করা, অদ্ভুত সব নকশা। দেখে মনত অবাক হলেও অখিলেশ কেন জানি না হাঁ করেই দেখছে ওটাকে, যেন এতকাল সে এটারই অপেক্ষায় ছিল। সে এক দৃঢ় আকর্ষণ, জন্ম জন্মান্তরের আকর্ষণ। এবার মনতোষ তাকে জাঁকিয়ে বলল, অখিলেশ অখিলেশ কি দেখছিস অমন করে? সম্বিত ফিরে পেয়ে কথা না বাড়িয়ে সে চলে গেল নিজের ঘরে, সাথে ওই দর্পণটা। মনতোষের চোখে মুখে এবার কিন্তু অস্বস্তি ফুটে উঠল। রাতে খেতে এসে রথিন আর মনতোষ দেখল অখিলেশ এখনো আসেনি। মনতোষ একটু অবাক হলো, আচ্ছা অন্যদিন তো অখিলেশই ডাকতে আসে, আজ কি হলো? আজ সে এতক্ষণ রথিনের ঘরে বসে আড্ডা দিয়েছে। মাধবকে থামিয়ে মনতোষ নিজেই গেল অখিলেশকে ডাকতে। এবার উপরে এসে সে একটু থমকে দাঁড়িয়ে গেল। অখিলেশের ঘর থেকে জল বেরিয়ে ভেতরের বারান্দাটা পুরো ভিজে গেছে। ঘরে ঢুকতেই সে থমকে দাঁড়ালো। অখিলেশ ভিজে গায়ে বসে আছে আয়নাটার দিকে তাকিয়ে, চোখের পাতা স্থির, নিজেকেই দেখছে, মনে হয় কোনো অন্য দুনিয়া এসে। মনতোষ দৌড়ে এসে অখিলেশকে চেপে ধরে বলল, এই এত রাতে তুই লাল পুকুরে ডুব দিয়ে এলি নাকি? কি হয়েছে তোর? এবার অখিলেশ একটু স্বাভাবিক হতেই সে আবার বলল, আচ্ছা তুই কি স্নান করে এলি নাকি? অখিলেশ এবার একটু ইতস্তত করে বলল, না না আমার তো ভাই কিছুই মনে নেই। আচ্ছা ছাড় নে, তুই গাটা মুছে নে, নিচে চল, খিদে পেয়েছে। সবাই নিচে গিয়ে খেতে বসল, যেন কিছুই হয়নি। কিন্তু মনতোষ স্পষ্ট দেখল অখিলেশ কেমন যেন আনমনা, একটু উড়ো উড়ো ভাব তার চরিত্রে, যেটা আগে কখনো দেখা যায়নি। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ সমস্ত শান্তি ভঙ্গ করে এবার অখিলেশ একবার চিৎকার করে উঠল। গিন্নিমা হরিমাধব যে যেদিকে ছিল তারা দৌড়ে খাবার জায়গায় এসে উপস্থিত হলে দেখল অখিলেশ জলের গ্লাস দেখে চিৎকার করে উঠেছে। সবাই একটু হতচকিত হল, জল দেখে কেউ আবার ভয় পায় নাকি? ব্যাপারটা কারো মাথায় না ঢুকলেও জমিদার গিন্নি আবার স্বভাববশত কেঁদে উঠলেন। রথিন ও জমিদার অখিলেশকে ধরাধরি করে ওপরে নিয়ে গেলেন। জমিদার গিন্নি মনতোষের হাত ধরে অনেক আকুতি মিনতি করে শেষমেশ এক প্রকার টানতে টানতে ওপরে নিয়ে গেলেন। ওপরে এসেই দেখলেন জমিদার আর রথিন বারান্দায় দাঁড়িয়ে। জমিদারের চোখে অসহায়তা আর ভয় স্পষ্ট। তারা চারজন বসে কি করা যায় সেটাই ভাবছে। ঠিক তখনই রথিন একটু গলা ঝাঁকিয়ে মনতোষকে বলল, দাদা একটু শুনবে? মনতোষ শুনেও না শোনার ভান করল। মনতোষ বুঝতেই পারে রথিন কি বলতে চায়। হঠাৎ চারপাশে কেন জানি না একটু গুমোট গুমোট ভাবটা বেড়েছে, সাথে একটা বিভৎস আষ্টে গন্ধ। ঠিক এই সময় জমিদার গিন্নি চিৎকার করে সবাইকে কিছু একটা দেখতে বললেন। সবাই তার আঙুলের দিক অনুসন্ধান করে দেখতেই চমকে উঠল। সেই কালো বেড়ালটা দাঁড়িয়ে আছে অখিলেশের দরজায়। সে তার লাল জ্বলন্ত চোখ নিয়ে তাদের দিকে বজ্র দৃষ্টি নিক্ষেপ করছে। জমিদার বাহাদুর এবার সভয়ে চিৎকার করে উঠলেন, হরি ও হরি, তোর করছিসটা কি শুনিয়া? তারা তারা তারা তারা তারা এটাকে তারা। হরি দৌড়ে আসার আগেই বিড়ালটা এক বিভৎস চিৎকার করে নিচে চলে গেল। তৎক্ষণাৎ এক প্রবল আর্তনাদে মনতোষ জমিদার ও রথিন ছুটে গেল অখিলেশের ঘরের দিকে। ঢুকে দেখল জমিদার গিন্নি বেহুঁশ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন। এরপর সবাই যখন কারণ অনুসন্ধান করতে গেল, দেখলো অখিলেশ আবার সেই আয়নাটার সামনে বসে। তার গোটা গায়ে বিড়ালের আঁচড়ের দাগ, সেই রক্ত চেয়ার বেয়ে চুঁইয়ে পড়ছে মাটিতে। সাথে অখিলেশ নগ্ন শরীরে বসে আছে সেই আয়নাটার সামনে। জমিদার বাবু এবার চিৎকার করে রথিনের হাত চেপে ধরে ফেললেন। মনে তো সভয়ে ধীরে ধীরে এগিয়ে গেল। হালকাভাবে অখিলেশের কাঁধে হাত দিয়ে বলল, অখিলেশ, এই অখিলেশ, কি করে এমন হলো? রথিন এতক্ষণে দাদার এই অবস্থা না দেখতে পেরে কেঁদেই ফেলল। ওদিকে অখিলেশের জ্ঞান ফিরতেই সে ব্যথাটা অনুভব করল। তার গোটা শরীরটা যেন যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। মনতোষ বিছানার চাদরটা এনে অখিলেশের গায়ে জড়িয়ে দিল। জমিদার এবার গিন্নিকে ধরাধরি করে তুললেন, কিন্তু গিন্নিমা এবার বেশি আর্তনাদ বা কান্নাকাটি না করে রান্নাঘরের দিকে চলে গেলেন অখিলেশের জন্য প্রলেপ আনতে। যাই হোক, ছেলে হলেও এখন সে ঘরের মধ্যেই নগ্ন অবস্থায়, তাই জমিদার গিন্নি সেখানে থাকাটা ঠিক বলে ভাবলেন না। কিছুক্ষণ পর জমিদার গিন্নি ফিরে আসতে মনতোষ ক্রন্দনরতা জমিদার গিন্নির হাত থেকে প্রলেপটা নিয়ে অখিলেশের গায়ে লাগাতে শুরু করল। অতঃপর সে অখিলেশের মাথায় হাত বোলাতে বোলাতে কি যেন একটা মন্ত্র পড়তেই অখিলেশ ঘুমিয়ে পড়ল। শেষমেশ পরিস্থিতির গাম্ভীর্য বুঝে জমিদার মাধব চাকরকে বলল নারায়ণ বন্দ্যোপাধ্যায়কে ডেকে আনতে। যদিও সে এত রাতে আসতে চায়নি, কিন্তু জমিদার বাড়ির কুলপুরোহিত বলে কথা, অগত্যা তাকে আসতেই হলো। জমিদারের কাছে সব কিছু শুনে গঙ্গা জল নিয়ে ঘরের আনাচে কানাচে ছিটিয়ে দিতে দিতে কিছু একটা মন্ত্র পড়তে লাগলো। আর ঠিক তখনই প্রকাণ্ড অট্টহাসিতে নারায়ণবাবু তার সমস্ত মন্ত্রতন্ত্রের উদ্দেশ্য ভুলে তখনই জমিদার বাড়ি থেকে দৌড় লাগালো। যদিও মনতোষ জানতো এ কোনো সাধারণ পুরোহিতের কাজ নয়, তবুও সে চুপ ছিল, কারণ সে কারো ব্যক্তিগত আস্থায় আঘাত হানতে চায়নি। এবার মনতোষ সমস্ত নিস্তব্ধতা ভেঙে চিৎকার করে উঠল, কে তুই, কি চাস? বদলা চাই, আমার বদলা, আমার বদলা চাই। ছাড়বো না, ছাড়বো না আমি সর্বানন্দকে, কিছুতেই ছাড়বো না। আমি দেখি, আমি দেখি তুই কি করে বাঁচাস। মনতোষ এবার চিৎকার করে বলল, কাকাবাবু শুনলে? এবার জমিদার গিন্নি নিজেকে আটকাতে না পেরে তার হাত ধরে জোরে জোরে চিৎকার করে বললেন, বলো না গো, বলো না, কার পাপ? কি কি সত্যি তুমি লুকিয়েছো আমার থেকে? বলো না, বলো না। কিন্তু এখনো রাত অনেক বাকি। মনতোষ দেখলো দরজার কাছে কি যেন এক ছায়া মূর্তি সেই ঘরে দৌড়ে গেল। অখিলেশের ঘরে ঢুকে স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল। অখিলেশ আবার দাঁড়িয়ে সেই আয়নার সামনে, সমস্ত জ্ঞান হারিয়ে তাকিয়ে আছে। আর তার চোখ মুখ নাক থেকে ঝরে পড়ছে রক্তধারা। না, আর নয়, এবার নিজের সমস্ত হিতাহিত জ্ঞান হারিয়ে টেবিল ল্যাম্পটা নিয়ে মনতোষ ছুঁড়ে মারল আয়নাটার দিকে। কিন্তু আশ্চর্য, এক বিন্দু আঁচড় পর্যন্ত লাগলো না, আয়নাটা অবিকল আগের মতোই। বাকি তিনজন কিছু ঠাউর করতে না পারলেও মনতোষ এবার কিছুটা বুঝতে পারল। সে শুনেছিল তার গুরুর কাছে, তবে কোনোদিনও দেখেনি এরকম ঘটনা। সে মনে মনে বলল, তবে কি রক্তক্রিয়া কোনো? নিশ্চয়ই ওই আয়নাতে কোনো ভয়ানক রক্তক্রিয়া করা হয়েছে। অখিলেশের প্রাণ নিয়েই ছাড়বে, কিন্তু এর ইতিহাস না জানলে এই রক্তক্রিয়া কি করে ভাঙবো আমি? এর তো কোনো উপায় নেই। মনতোষ এই সমস্ত কিছু কর্তামশাই বা গিন্নিমার থেকে লুকোতে চান না, কারণ গৃহকর্তার কাছে কোনো কথা গোপন করলে সে বাড়িতে কোনো শুভ কাজ সম্ভব নয়। রক্তক্রিয়া নামটা শুনেই জমিদার অবাক হয়ে মনতোষকে জিজ্ঞাসা করতেই মনতোষ জানালো, এটা এমন এক প্রক্রিয়া যা কালা জাদু হিসেবে ব্যবহার হয়। এতে নাকি রক্তক্রিয়ার মাধ্যমে নিজের শত্রুর সর্বনাশ করা সম্ভব। এক্ষেত্রে অখিলেশের রক্তক্ষয়ের মাধ্যমে প্রাণনাশের চেষ্টায় রয়েছে সেই পিশাচিনী। তারা বহু কষ্টে অখিলেশকে ঘুম পাড়ানোর চেষ্টা করল। অখিলেশ আজ ঘুমোতে যাওয়ার আগে প্রচুর কেঁদেছিল, কারণ তার প্রচুর কষ্ট। সে বুঝতে পারছে না কেন তার সাথে এমন হচ্ছে, কেন তাকে ঠাকুর এত শাস্তি দিচ্ছে। তারা কেউই অখিলেশকে এবার একা ছেড়ে যাওয়ার বিন্দুমাত্র পরিকল্পনা না করে সেখানেই বসে পড়ল। বলুন কাকাবাবু, বলুন কার পাপ, কি পাপ আর কার কথা বলছেন বলুন তো। দেখুন, এবার যদি আপনি কিছু লুকান, অখিলেশকে কিন্তু বাঁচানো যাবে না। সে আজ থেকে প্রায় 150 বছর আগের কথা। জমিদার মানিক প্রতাপ মুখর্জি তখন এখানকার প্রতাপী জমিদার, আর তার একমাত্র সুপুত্র সর্বানন্দ মুখার্জি। সর্বানন্দর জমিদারির প্রতি কোনো ন্যাকই ছিল না। তার আকর্ষণের বিষয় ছিল কবিতা, আবৃত্তি, গান আর নানা ধরনের পুরনো জিনিস। বাপের জমিদারি থেকে তার বেছে নেওয়া সম্পদ হলো একটা সাদা ধুতি, একটা সাদা পাঞ্জাবি আর একটা ঝোলানো ব্যাগ। এ ব্যাপারে জমিদার বাহাদুর নিতান্তই অখুশি ছিল বললেই চলে। যাই হোক, একদিন গঙ্গা পারে পশ্চিমে সন্ধ্যার লাল সূর্যের অস্ত যাওয়া দেখছিল সর্বানন্দ। তার সমস্ত মনোনিবেশ ছিল এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে রং তুলির মধ্য দিয়ে তার খাতায় ফুটিয়ে তোলার। কিন্তু ঠিক তখনই তার বাঁদিকে জলে কিছু একটা আওয়াজ হতে সে ঘাড় ঘুরিয়ে দেখল, এক অপরূপ সুন্দরী রমণী সেখানে নদীতে সন্ধ্যায় স্নান করতে এসেছে। তার সমস্ত শরীর গোধূলি লাল রঙের সোনালি আভা বিচ্ছুরণ করছে। প্রথমে দেখে স্বর্গের কোনো রূপসী বলে ভ্রম হওয়াটাই স্বাভাবিক। সত্যিই যেন স্বর্গ থেকে নেমে এসে কোনো রূপসী যেন তার কামবান দিয়ে বিঁধেছেন এই বৈরাগী সর্বানন্দকে। সর্বানন্দ এবার তার রং তুলি রেখে দিয়ে যখন সেদিকে এক পা এগোতে গেলেন, তখন দেখলেন সেই রমণী পড়ন্ত বেলায় সূর্যের শেষ নমস্কারটা সেরে গাঁয়ের বাইরের দিকে চলে গেল। সেদিন সারা রাত সর্বানন্দ শুধু তার কথাই ভেবেছে। জমিদার বাহাদুর তাকে ডাকতেও সে কোনো সাড়া দেয়নি। খাবার টেবিলেও তার মন ছিল না। পরের দিন অতি ভোরে সর্বানন্দ চাকর নীতিশকে নিয়ে বেরিয়ে পড়ল সেই যুবতীর খোঁজে। সারাদিন চিরুনি তল্লাশি চালানোর পর সে জানতে পারল সেই যুবতীর নাম মল্লিকা। সে গায়ের বাইরের শ্মশানকালীর পূজারী রত্নাশঙ্করের একমাত্র কন্যা। খুব কম দিনের মধ্যেই তাদের মধ্যে একটা সম্পর্কের তৈরি হয়। তারা প্রেমের দুনিয়ায় এমনভাবে হারিয়ে যায় যে তাদের ঘনিষ্ঠতার কথা গ্রামের সকলের মুখে ছড়িয়ে পড়ে এবং একদিন শেষমেশ সেই খবর জমিদার বাড়িতে গিয়েও ঠাঁই পেল। একদিকে ক্ষুব্ধ মানিক প্রতাপ নিজের ছেলেকে গৃহবন্দী করলেন, আর তার রোষের কবলে পড়ল রত্নাশঙ্কর আর মল্লিকা। এদিকে মল্লিকা 3 মাসের অন্তঃসত্ত্বা, ওদিকে জমিদারের তীব্র অত্যাচার আর সমাজ বহিষ্কারের মধ্যেই চরম অপমানের সম্মুখীন হলেন রত্নাশঙ্কর। শেষমেশ তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন নিজের মেয়েকে ছেড়ে। অনাথ সন্তান সম্ভবা মল্লিকা জমিদার বাড়িতে ভিক্ষা চায় নিজের সন্তানের ভবিষ্যতের জন্য। কিন্তু ক্ষুব্ধ জমিদার তাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেন, মারধর করেন। সর্বানন্দ সেদিন সবটা দাঁড়িয়ে দেখছিল, প্রতিবাদ বা মল্লিকার পাশে এসে দাঁড়ানো সাহস ছিল না তার। দুঃখ কষ্টে মল্লিকার মরে যেতে ইচ্ছা করে। নিজের সন্তানের প্রতি অবহেলা তাচ্ছিল্য আর জমিদার বাড়ি এই অত্যাচার তখন জন্ম দেয় এক অভিশাপের। মল্লিকা শপথ নেয় যে সে এর প্রতিশোধ নেবে, সর্বানন্দকে তার শিশুর মৃত্যুর জন্য একমাত্র দায়ী করে। এরপর বহুদিন দেখা যায়নি মল্লিকাকে এই গ্রামে। হঠাৎ 1 বছর পর সেই লাশময়ী যুবতীর লাশ ভেসে ওঠে লাল দিঘির জলে, পরনে তার কপাল সিদ্ধ তান্ত্রিকের বেশ। কিন্তু তার মৃতদের সাথে কি বা হয়েছিল সে খবর জমিদার বাড়িতে আর পৌঁছয়নি কোনো দিনই। পুরো ঘটনাটা শেষ করে এবার জমিদার একটি দীর্ঘ নিঃশ্বাস নিলেন। মনতোষ পুরোটা শুনে যা বুঝেছিল তা হলো এই যে, অবহেলা, লাঞ্ছনা ও সন্তানের মৃত্যুর প্রতিশোধ নিতে মল্লিকা তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করে, এবং বেছে নেয় প্রতিশোধের এক ভয়ঙ্কর পথ। সে সর্বানন্দের ক্ষতি সাধনের জন্য চেষ্টা করেছিল এক ভয়ানক তন্ত্রক্রিয়া, যাকে নিম্ন দামোত্তন্ত্রে বলে রক্তক্রিয়া। আর অখিলেশের ক্ষেত্রে তাই হলো এই রক্ত দর্পণ। কিছু একটা ভেবে নিয়ে এবার রথিন বলল, তার মানে অখিলেশ দাই পূর্বজন্মের সদানন্দ? হ্যাঁ, আর আগের জন্মের সর্বানন্দের ক্ষতি করতে না পারাই মল্লিকাই জন্মে তার বদলা পূরণ করতে চাইছে। জমিদার এবার একটু গলা ছেড়ে মনতোষকে বলল, তোমাকে আরো কিছু বলার আছে? মনতোষ হালকা হেসে হেয়ালি করে বলল, বলুন, কি করে জানলেন যে অখিলেশই সর্বানন্দ? আমার পুরোহিত মশাই নক্ষত্র গণনা করে অনেক আগেই বলেছেন অখিলেশ আর তার পূর্বসরি সর্বানন্দের জন্ম নক্ষত্র। জমিদার গিন্নি ছেলেকে বুকে আগলে রেখে নির্বাক শ্রোতা হয়ে তাকিয়ে আছেন। মনতোষ এবার সজোরে বলল, পুজো করতে চাই, কিছু সামগ্রী লাগবে, জোগাড় করতে পারবেন? জমিদার এক কথাই বললেন, হ্যাঁ বাবা, পারবো। মনতোষ স্পষ্ট বলল, আচ্ছা, আজ থেকে আমাদের খুবই সাবধানে থাকতে হবে, পরশুদিন অমাবস্যা, ওই দিনই মল্লিকা নিজের বদলা নেবে। আর এখন যখন আমরা পুরোটা জেনে গেছি, সে আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। জমিদার আয়নাটার কি করবে জানতে চাওয়ায় মনতোষ একটু ভেবে বলল, ওটা এখানেই থাকবে, আমার বাপেরও সাধ্য নেই ওটাকে এখান থেকে সরানোর। গিন্নি বললেন, বাবা অখিলেশকে নিচের ঘরে নিয়ে গেলে হতো না? মনতোষ বলল, কোনো লাভ হবে না, তবু নিয়ে চলুন, দেখি কি করা যায়। জমিদার আর রথিন নিচের ঘরে ধরাধরি করে নিয়ে গিয়ে শুইয়ে দিল অখিলেশকে। এরপরে মনতোষ সেই ঘরে আঁকশি টেনে মন্ত্রপুত লাল দাগা দরজায় বেঁধে দিল, আর গিন্নিমাকে শুদ্ধ ঘিয়ের প্রদীপ দরজায় দিতে বললেন। গিন্নি প্রদীপ দিতেই দরজাটা ভেতর থেকে কেঁপে উঠল, আর ভেসে এলো সেই নারী কণ্ঠ, কিরে পার পেয়ে যাবি ভেবেছিলি সেটুকুতেই? না না না, ছাড়বো না, কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না, সবাইকে শেষ করে দেব, সবাইকে শেষ করে দেব। সিঁড়ি বেয়ে দুজন নিচের ঘরে আসতেই দেখলেন জমিদার, হরিমাধব, রথিন চারজন মিলে অখিলেশকে আটকে রাখতে পারছে না। গিন্নিমা তাকে শান্ত করতে যেতেই অখিলেশের এক ধাক্কায় তার মাথাটা গিয়ে লাগলো দেওয়ালে। মনতোষ তীব্র বেগে গিয়ে অখিলেশের কপালে বুড়ো আঙুল ঠেকিয়ে কি একটা বিড়বিড় করে মন্ত্র পড়তেই বেহুঁশ হয়ে লুটিয়ে পড়ল অখিলেশ। মনতোষ এবার জমিদারের দিকে উদ্দেশ্য করে বলল, এইবার শুইয়ে দিন দেখি। এরপর সবাই ধরাধরি করে অখিলেশকে বিছানায় শোয়াতে মনতোষ তার দেহ বন্ধন করে দিল। তারপর তাকে ঘুমোতে দিয়ে সবাই বেরিয়ে এলো বারান্দায়। হরিমাধব ভয়ে ভয়ে নিজেদের কাজে গেল। মনতোষ, গিন্নিমা, রথিন আর জমিদারবাবু দুয়ারে বসেই অজানা অশরীরী শত্রুর কথা ভাবতে লাগল। ইতিমধ্যে সবাইকে যখন তন্দ্রা ঘিরে ধরেছে, তখন অখিলেশের প্রবল চিৎকারে তাদের ঘুম ছুটে গেল। ধরফড় করে উঠে দেখল নিজের ঘরের দরজাটা দুভাগ করে খোলা, নিশ্চয়ই অখিলেশ উপরে গেছে। এই ভেবে তারা যখনই ওপরে অখিলেশের ঘরে গেল, সবার হিতাহিত বোধ শূন্য করে ভেসে উঠল এক ভয়ঙ্কর চিত্র। অখিলেশ আবার আয়নার সামনে বসে আছে, আর ঠিক তার উল্টো দিকে আয়নায় অখিলেশের প্রতিবিম্বকে জড়িয়ে এক নারী মূর্তি। সে তার বিভৎস নখ দিয়ে চিরে দিচ্ছে অখিলেশের গা। অখিলেশের সমস্ত শরীরে তার প্রভাব বাস্তবে সুস্পষ্ট। অখিলেশের নগ্ন শরীরটা আবার ভিজে যাচ্ছে রক্তে। কি বিভৎস সেই নারী মূর্তি, এলো কেশি রক্তবর্ণ নয়ন। তার হাতের নখগুলো বিভৎস বড় বড়, দাঁতগুলো কোনো সারমেয়র মতো। তার ভয়ঙ্কর হাসিতে ভরে যাচ্ছে গোটা ঘর। এরপর মনতোষ অগ্রপশ্চাৎ বিবেচনা না করে গঙ্গাজলের কৌটো থেকে কিছুটা গঙ্গাজল নিয়ে মন্ত্র পড়ে ছুঁড়ে দিল আয়নাটার দিকে। পরিস্থিতি স্বাভাবিক হলে অখিলেশকে নিচে নিয়ে আসা হলো। সেরাতে আর যদিও কারো ঘুম আসেনি, পরের দিন সকালেই মনতোষ জমিদার বাহাদুরের হাতে একটা ফর্দ দিয়ে সেটাকে অতি শীঘ্র আনার ব্যবস্থা করতে বলল। সাথে বলল তাদের পারিবারিক মৃৎশিল্পীকে ডেকে নিয়ে আসতে এবং সাথে একটা কালো মুরগি। জমিদার হরি ও মাধবকে ফর্দ দিয়ে অতি শীঘ্রই সমস্ত জিনিস আনতে বললে হরি ও মাধব তখনই বেরিয়ে পড়ল। ওদিকে জমিদার বাড়ির মৃৎশিল্পী নারায়ণ দেব এসে উপস্থিত হলেন। মনতোষ স্পষ্ট জানিয়ে দেয় আজ তাকে একটি কালী মূর্তি বানিয়ে দিতে হবে, তাও ২৪ ঘন্টার ভেতর। অসম্ভব হলেও নারায়ণ দেব এ কাজে সম্মতি দেন। অতঃপর মনতোষ হাতজোর করে জমিদারের উদ্দেশ্যে বলেন, কাকাবাবু আপনার একটি অনুমতির দরকার ছিল যে। অবাক জমিদার জানতে চাওয়ায় মনতোষ তাকে জানায় যে সে আজ এই পূজায় রথিনকে তার পাশে সহকারী হিসেবে পেতে চায়। জমিদার অনুমতি প্রদান করলে মনতোষ রথিনকে নিয়ে রওনা দেয়, সাথে একটা ঝোলানো ব্যাগে কিছু পূজোর জিনিস, নিজের তন্ত্র সাধনার লাল বস্ত্রটা। এরপর গঙ্গার ঘাটে তারা দুজন এসে উপস্থিত হল গ্রামের শেষ প্রান্তে থাকা শ্মশানে। রথিন জানতে চাইল, আমরা শ্মশানে কি করছি? মনতোষ রথিনের প্রশ্নে একটু অবাক হয়ে বলল, কেন তুই জানিস না? শক্তির আরাধনা শুধু এই শ্মশানের পবিত্র ভূমিতেই। তাদের মধ্যে কথোপকথন চলাকালীন শ্মশানে উপস্থিত হল ভিন গায়ের এক মরদেহ। হালকা মুচকি হেসে মনতোষ বলল, চরথিন ওনাদের একটু সাহায্য করে আসি। অতঃপর তারা শ্মশান যাত্রীদের নমস্কার জানিয়ে বলল যে তারাও এই অন্তিম ক্রিয়ায় সাহায্য করতে চায়। আর মনতোষ তাদের জানায় সে এখানে একটি ক্রিয়া করতে চায় যাতে মৃত ব্যক্তির আত্মার সদ্গতি ঘটে। সদ্গতির ব্যাপারটা শুনে তাদের পরিবারের লোকজন না করল না, মনতোষ মন দিয়ে তাদের এই অন্তিম ক্রিয়ায় সাহায্য করল। চিতায় আগুন পড়তেই মনতোষ এক ঘড়া গঙ্গা জল নিয়ে সেখানেই তার সামনে পদ্মাসনে বসে বীজ মন্ত্র জপ করতে শুরু করল, যতক্ষণ না সেই মরদেহের দাহ সম্পূর্ণ হল। একবার এসে সে কিছুটা চিতাভস্ম একটা লাল কাপড়ে মুড়ে নিজের ব্যাগে ঢুকিয়ে নিল আর সবাইকে একটা করে টিকা পরিয়ে বীজ মন্ত্র বলে দিল। এরপর সমস্ত কাজ শেষে তারা যখন ঘরে ফিরল তখন সন্ধে ৭টা। বাড়িতে উৎপাত না হলেও মনতোষ পা রাখতেই ঘটল একটা অঘটন। রথিন তাকে এক ধাক্কা মারতেই মনতোষ বুঝল তার পিছনের নিম গাছ থেকে একটা বড় ডাল ভেঙে এসে পড়েছে। আজ রথিন যদি না থাকতো বোধহয় তার চরম সর্বনাশ হতো। বারান্দায় এসে তারা দেখল অখিলেশকে ধরাধরি করে মাধব হরি বসে আছে। জমিদার গিন্নি ঠাকুর ঘর থেকে ধূপ নিয়ে বাইরে আসতেই দুয়ারে থমকে দাঁড়িয়ে গেলেন। নাট মন্দির ও তুলসী মন্দিরের মাঝখানে বসে নিজের জ্বলন্ত চোখগুলো নিয়ে তাদের দিকেই তাকিয়ে আছে সেই রহস্যময় কালো বিড়াল। মনতোষ এবার কাউকে নড়তে মানা করে জমিদার গিন্নির হাত থেকে প্রদীপটা নিয়ে বাইরে বেরিয়ে দেখে নিল, সাথে মন্ত্র পড়তে লাগল, আর তারই সাথে সেই বিড়াল অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। এরপর মনতোষ শ্মশানের কালো বিভূতি আর গঙ্গাজল মিশিয়ে একটি কালো টিকা বানিয়ে ঘরের সামনে একটি স্বস্তিক এঁকে দিল, সাথে গৃহবন্ধনের বিধি সম্পূর্ণ করল। ওদিকে যতই রাত বাড়ছে অখিলেশকে আটকে রাখা ততটাই অসম্ভব হয়ে পড়ছে। মনতোষ এবার একটি টিকা অখিলেশকে পড়াতে গিয়ে দেখল সে যেন বীরবীর করে চলেছে কিছু মন্ত্র। ব্যাপারটা বুঝতে পেরে সময় নষ্ট না করে মনতোষ সবাইকে কানে হাত চাপা দিতে বলল, এটা সম্মোহন, সেই মায়াবিনী এবার তার সম্মোহনী শক্তিতে অখিলেশকে বশ করেছে। সবাই কানে হাত দিয়ে বাইরে গেল। ইতিমধ্যেই নারায়ণ দেব একটি সুন্দর কালী মূর্তি বানিয়ে ফেলেছেন। মনতোষ সময় নষ্ট না করে মায়ের বিগ্রহকে নিজের মাথায় করে ঘরের সামনের দিকে নাট মন্দিরের সামনে এনে রাখলেন। এবার মনতোষ সকলকে শান্ত থাকার পরামর্শ দিলেও অখিলেশের পাগলামিতে সবার মানসিক চাপ আরও বেড়ে যেতে থাকল। মনত সেবা স্পষ্ট জানিয়ে দেয় যে অখিলেশ এখন সেই মায়াবিনীর বশে, তাকে এইভাবে মুক্ত করা সম্ভব হবে না। এবার জমিদার তার মনোবাঞ্ছা জানতে চাইলেও মনতোষ ব্যাপারটা এড়িয়ে যায়, কারণ মনতোষ ভালোভাবেই জানে এই ধরনের আত্মারা খুবই ভয়ানক, তারা সর্বত্র সব সময় বিরাজমান, এখনো বোধহয় সে তাদেরই কথা শুনছে। সেদিন রাতে উপদ্রব কিছুটা কম হলো বললেই চলে। পরের দিন ভোর ভোর মনতোষ আর রথিন আবার এসে উপস্থিত হলো গঙ্গার ঘাটে। সেখানে চান সেরে গ্রামের প্রান্তের শ্রী কালী মন্দিরে গিয়ে উপস্থিত হয়। মনতোষ রথিনকে বলে যে কালো মুরগিটা এখানে রেখে সে যেন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, আর পূজার সমস্ত বিধি উপাচার সামগ্রী সুন্দরভাবে সাজিয়ে রাখে। রথিন বিগ্রহের দিকে তাকিয়ে প্রণাম করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মনতোষ সারা দিন মায়ের মন্দিরে পুজো করে সন্ধেবেলায় পুজো শেষে যখন ঘরে ফিরল তখন প্রায় রাত 8টা। ওদিকে অখিলেশ আজ আরও উন্মাদ, তাকে উপরের ঘরে যাওয়া থেকে কেউ আটকাতে পারছে না, তবুও ধরাধরি করে তাকে আটকে রাখার চেষ্টা করে যাচ্ছে রথিন, জমিদার, হরি ও মাধব। মনতোষ এবার মা কালীর বিগ্রহের সামনে কিছুটা জায়গা জুড়ে একটা বলয় এঁকে তার মধ্যে পূজার সমস্ত ব্যবস্থা করল। বাড়িতে উপস্থিত সবাইকে বলয়ের মধ্যে বসতে বলে তাদের দেহ বন্ধন করে দিল, আর স্পষ্ট জানিয়ে দিল কেউ যেন ঘুণাক্ষরেও এ গণ্ডি না পেরোয়, কারণ পুজো শুরু হওয়ার সাথে সাথেই বিভিন্ন অলৌকিক ঘটনার সাক্ষী তারা হতে চলেছে। এই আত্মা তাদের পুজো সম্পূর্ণ হওয়া থেকে আটকানোর সকল প্রকার চেষ্টা করবে, আর এই গণ্ডি থেকে বেরোলে মনতোষেরও সাধ্য নেই তাদের বাঁচাবে। এরপর মনতোষ শ্মশানের মন্দির থেকে আনা খড়গটা মায়ের হাতে তুলে দিল, একটা লাল জবা মায়ের গলায় পরিয়ে দিল আর অন্যটা অখিলেশের গলায়। এরপর মন্ত্র উচ্চারণ করতে শুরু করল। ওম শ্রী হ্রীং ক্লীং ওম বৈরাগ্যং কর স্বাহা। ওম শ্রী হ্রীং ক্লীং। যতই মন্ত্রোচ্চারণ চলতে থাকলো ততই শুরু হলো বিভিন্ন ভৌতিক ঘটনা। কখনো বিভৎস মানুষের ন্যায় কিছু জীবকে তারা নিজেদের চারপাশে দেখলো, তো কখনো শুরু হলো প্রবল ঝড়, কখনো বা ঠান্ডা হিমেল বাতাসে সবাই কেঁপে উঠল। মনতোষের মন্ত্র উচ্চারণ আরো জোরে হতে লাগল। এবার সে চিৎকার করে বলল, কেউ ভয় পাবেন না, ওর সাধ্য নেই এই গণ্ডি পেরোনোর, আপনারা শান্তভাবে বসুন। তারপর শুরু হলো পূজার যজ্ঞে পেঁচার নোক, ঘোড়ার রক্ত, কাকের পালক, কালো মুরগির রক্তে রাঙানো লাল করবী ইত্যাদি সমস্ত চোখের আগুনে ভস্মীভূত হতে লাগলো। হঠাৎ অখিলেশ মাথা নামিয়ে আবার বিড়বিড় করে সেই সম্মোহনী মন্ত্র বলতে শুরু করল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হরি হঠাৎ করে বলল, ঠিক তখনই অট্টহাসিতে ভরে গেল গোটা ঘর। জ্বলন্ত যজ্ঞের আগুনে দেখা গেল দুয়ারে দাঁড়িয়ে মাধব, তার হাতে আঁশবটি। মাধব হাসছে আর তাদের দিকে তাকিয়ে আছে। এরপর হঠাৎ সে আঁশবটি নিজের গলায় চালিয়ে দিল, আর তারপরেই ছটফট করতে করতে উঠোনে পড়ে মারা গেল। এরপর অখিলেশকে আটকানো আরও প্রবল মুশকিল হয়ে পড়ল। সে এবার যজ্ঞের একটা কাঠ তুলে নিয়ে ছুঁড়ে মারল মনতোষকে। মনতোষের মাথা কেটে রক্ত পড়তে শুরু করল। রথিন তাকে জাপটে ধরে, কিন্তু এবার অখিলেশের গায়ে যেন অমানসিক শক্তির সঞ্চার হয়েছে। সে রথিনকে জখম করে গণ্ডি পেরিয়ে দৌড়ে সিঁড়িতে উঠে গেল। ঠিক তখনই মনতোষ যজ্ঞের শেষ আহুতিটা দিয়ে মায়ের হাতের খড়গটা তুলে নিয়ে অখিলেশের দিকে ছুঁড়ে দিল। এরপর এক প্রবল নারী কণ্ঠের আর্তনাদে পুরো ঘরটা ভরে গেল। কিছু সময় যাওয়ার পর তারা ধীরে ধীরে ঘরের ভেতরে দেখল অখিলেশ সিঁড়ির কাছে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর তার ঠিক কাছেই পড়ে আছে সেই বেড়ালটা। খড়গের আঘাতে দুটুকরো হয়ে গেছে, সাথে উপরের থেকে বয়ে আসে রক্তের ধারা। ব্যাপারটা তারা যখন দেখতে গেল উপরে, তারা আবিষ্কার করল সেই আয়নাটা ভেঙে গেছে মাঝ বরাবর, তার ভেতর থেকে বেরিয়ে আসছে রক্তের ফোয়ারা। অমাবস্যার গভীর রাত, আর সেই সাথে তাদের জীবনের গভীর অন্ধকার সেই দিন দূর হলো। এরপর প্রায় 4-5 দিন লেগে গেল সমস্ত কিছু ঠিক হতে। এখন একটু সুস্থ আছে অখিলেশ। জমিদার বাহাদুর এবার হাত জোর করে মনতোষকে ধন্যবাদ জানাল। মনতোষ বলল, ধন্যবাদ মাকে জানান, তিনি সমস্ত ডাকিনী যোগিনী পিশাচিনীর আরাধ্যা, তিনিই অখিলেশকে পিশাচিনীর হাত থেকে রক্ষা করেছেন। গিন্নিমা গ্রাম্য মহিলা, তন্ত্রমন্ত্রের দীক্ষা নেই, তাই এসবের ব্যাখ্যা জানতে চাইলে মনতোষ তাদের জানায়, মল্লিকা জমিদার বাড়ি ছেড়ে গেলেও কোনো এক সাধুর কাছে সে নিশ্চয়ই কালা জাদু শেখে আর জন্ম দেয় এই রক্ত দর্পণের, যা এই জন্মে অখিলেশ বা সদানন্দর মৃত্যুর জন্য দায়ী হবে। মানে একটা দর্পণ জোগাড় করে নিজের শরীরে রক্তে ডুবিয়ে রাখতে হয়, সাথে চলে প্রক্রিয়া। দীর্ঘ 21 দিনের এই ক্রিয়ার পর সম্পন্ন হয় নিজের শরীরের সমস্ত রক্তটুকু দিয়ে। সেই ক্রিয়ার মাধ্যমের মধ্যে দিয়ে নিজের আত্মাকে জীবিত রাখার এটা একটা বিশেষ কালো জাদু। এর জন্য অবশ্য সাধক বা সাধিকাকে নিজের প্রাণ উৎসর্গ করতে হয় তার জন্য। একদিন সকালবেলা মল্লিকার দেহ লালদিঘিতে পাওয়া গেছিল, সে অবশ্যই নিজের প্রাণ বিসর্জন করেছিল নিজের প্রতিশোধের রাস্তা প্রশস্ত করার জন্য। কিন্তু ভাবনার বিষয় হচ্ছে, এই দর্পণ এতদিন বাদে এই জমিদার বাড়িতে এলোই বা কী করে? সে যাই হোক, এখন মায়ের কৃপায় সব ভালো আছে। তাহলে মেসোমশাই, আমাকে এবার একটু বিদায় দিতে হবে। যে আরও 2 দিন পর মনতোষ অখিলেশের কাছ থেকে বিদায় নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল, সাথে তার নতুন রুমমেট রথিন। শেষ হলো আমাদের আজকের গল্প রক্ত দর্পণ। আমাদের আজকের এই বিশেষ গল্পের গল্প পাঠিয়েছিলেন পিনাকি, গল্পের সূত্রধর আমি শিউলি, অন্যান্য চরিত্রে রাকিব, সৌভিক, রিভু, প্রাহি, সুমিত, সায়নদীপ এবং শিউলি, গল্পের পরিচালনায় শিউলি, এডিটিংয়ে রাকিব, পোস্টার ডিজাইনে রনি। গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আপনাদের প্রিয় মানুষদের কাছে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছে যায়। ততক্ষণ শুভরাত্রি।